আমার রাসূল বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলছে না হাবিব তুমি এগো, বলছে আল্লাহ গো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবো না, বলছে না না না হাবিব তুমি আগে যাও। সমস্ত মানুষ টিচকিরি করছে, রহস্য করছে, বুথখানা সামনে এসে গেছে, লাতুজ্জাত মানা থাবল দাঁড়িয়ে আছে, আবু জেহেল লাগিয়ে গেছে, আমার রাসূল শরীরটা অসুস্থ হয়ে গেছে, টুকরে টুকরে কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ গো তুমি হাবিবের মত দিয়ে দাও, আমি মুহাম্মদ বাঁচতে চাই না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে সিজদা দিতে চাই না, আমি তোমাকে ছাড়া কাউকে দেখবো না আল্লাহ, তুমি আমি মুহাম্মদের মত আল্লাহ তোমার হাবিবের বুকের কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিব কাঁদো না কেঁদো না, না আল্লাহ আমি দেখবো না, তুমি দোয়া ফিরিয়ে নাও আমি যাব না, ও ঢুকে গেছে ওর পরেই আমাকে ঢুকতে হবে, ওকে সিজদা দিতে হবে। আমার রাসূল বলছে আমি ওখানে যেতে পারবো না, আমার আল্লাহ বলে হাবিব তুমি একা কেন যাবে, তোমার সাথে তোমার দোস্ত আমি আল্লাহও যাব, আমিও তো যাবো, তুমি ঘাবড়াচ্ছ আমি আছি না। আমার রাসূল চোখ মুজে বললো ঠিক আছে যাবো, আবু জেহেল সোজা গেল, লাতুজ্জাত মানা হাবলের পায়েতে সেজদাই পড়ে যায়, হাবলের পায়ে সেজদাই পড়ে যায়। আমার রাসূল দেখছে যেমন করতে, ও তুমি তো আমার সাথে আছো, ঠিক আছে কোনো চিন্তা নেই, বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছে মোহাম্মদ তোমার ঘামান্ড ভেঙে দিলাম আজকে, আর কোনদিন চ্যালেঞ্জ করবে না, খোদা আছে বলে খবরদার আজকে তোমায় সাবধান করে দিলাম, তম্বি করছে হুঙ্কার দিচ্ছে। আমার রসুল শুধু মাথা নাড়ছে বলে গেম তুই দেখিছিস কোথায় এখন বাকি আছে, দাঁড়া বলছে যাও খোদা তোমার কেউ নেই মিথ্যা, আমার খোদার পায়ে একবার সেজদা দাও, মানুষজন দেখছে তোমার আজকে বেইজ্জত করে দিয়েছে তোমাকে। আমার রাসূল মনে মনে করছে ওরে ইজ্জতের মালিক তোমার আল্লাহ আমার সাথে আছে, তুই কোথা থেকে আমাকে বেইজ্জতি করবি। আমার রাসূল এবারে মুতখানার দিকে গই, সমীপ যায় তো পরওয়ানা নহীঁ রহতে মেরে মোহাম্মদ মুতখানা মে যায়ে, ও মুতখানা মুতখানা নহীঁ রহতে। আমার রাসূল যখন আগে যায় আবু জেহেলের খোদা দাঁড়িয়ে আছে, লাতুজ্জাত মানা থাবল দাঁড়িয়ে আছে, আল্লাহ যে কথাটা বলেছে আমার রাসূল আসমানের দিকে তাকাই, আল্লাহ বলছে কি হয় দেখো, কাবার মিলবারকে বিদ্যুৎ চমকাবার মতো একটা আওয়াজ হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় আবু জেহেলের খোদা গুলো সব পা থেকে ফেটে যাচ্ছে। আমার রাসূল বলছে কি হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে আবু জেহেল নিজের খোদার পায়ে সিজদা করে, আর আবু জেহেলের খোদাগুলো পাথরকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সিজদাই পড়ে যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার রাসূলের কদমে তে সিজদাই পড়ে যায়। ভিড় আসার পর হাজার হাজার রসুলের শত্রু আমার রসুলের কদমে নিজেদেরকে আত্মসমর্পণ করে তওবা পড়ে নেয়, বলুন না সুবহানাল্লাহ। বুঝা গেছে নারে তাকবীর। www.anibas.in